জিন্দাবাদ, আল জিহাদ জিন্দাবাদ, আল কোরআন জিন্দাবাদ, আল জিহাদ জিন্দাবাদ, আল কোরআন জিন্দাবাদ, আল জিহাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, আল জিহাদ আল জিহাদ আল জিহাদ, আল কোরআন জিন্দাবাদ, আল জিহাদ জিন্দাবাদ, আল কোরআন জিন্দাবাদ, আল জিহাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, আল জিহাদ আল জিহাদ আল জিহাদ, আমরা শক্তি আমরা মুক্তি, আমরা দীপ্তি আধারে, আমরা দীপ্তি আধারে, ভাঙতে গড়তে ধ্বংস করতে দ্রুত রণ প্রান্তরে, দ্রুত রণ প্রান্তরে, আমরা শক্তি আমরা মুক্তি, আমরা দীপ্তি আধারে, ভাঙতে গড়তে ধ্বংস করতে দ্রুত রণ প্রান্তরে, করতে মোরা বিশ্ব জয়, অগ্রে চলছি নেই তো ভয়, করবো ধরা শান্তময়, ভাঙবো যত কুপ্রলয়, করতে মোরা বিশ্ব জয়, অগ্রে চলছি নেই তো ভয়, করবো ধরা শান্তময়, ভাঙবো যত কুপ্রলয়, চলছি চলবো দুর্যোহাত দুর্জয় মোরা দুর্জয়, আল কোরআন জিন্দাবাদ, আল জিহাদ জিন্দাবাদ, আল কোরআন জিন্দাবাদ, আল জিহাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, আল জিহাদ আল জিহাদ আল জিহাদ, তপ্ত বক্ষে দীপ্ত ঝান্ডা, ঊর্ধ্বশ্বাসে হুঙ্কারে, ঊর্ধ্বশ্বাসে হুঙ্কারে, ব্যগ্র কণ্ঠে অগ্নিগর্জে, বাধা ভ্রান্তি মাড়ায়ে, বাধা ভ্রান্তি মাড়ায়ে, তপ্ত বক্ষে দীপ্ত ঝান্ডা, ঊর্ধ্বশ্বাসে হুঙ্কারে, ব্যগ্র কণ্ঠে অগ্নিগর্জে, বাধা ভ্রান্তি মাড়ায়ে, মারতে যত জানোয়ার, হস্তে নিয়ে তলোয়ার, হব শত সিন্ধু পার, হোক না যত ঘুরজোয়ার, মারতে যত জানোয়ার, হস্তে নিয়ে তলোয়ার, হব শত সিন্ধু পার, হোক না যত ঘুরজোয়ার, চলছি চলবো মুক্তি পানে নির্ভয় মোরা নির্ভয়, আল কোরআন জিন্দাবাদ, আল জিহাদ জিন্দাবাদ, আল কোরআন জিন্দাবাদ, আল জিহাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, আল জিহাদ আল জিহাদ আল জিহাদ, আল কোরআন জিন্দাবাদ, আল জিহাদ জিন্দাবাদ, আল কোরআন জিন্দাবাদ, আল জিহাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, আল জিহাদ আল জিহাদ আল জিহাদ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, আল জিহাদ আল জিহাদ আল জিহাদ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, আল জিহাদ আল জিহাদ আল জিহাদ, তুমি বড়ই মেহেরবান।